ضَلَالَةٍ فِي النَّارِ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শাহজাদপুর শান্তি সোসাইটির উদ্যোগে আয়োজিত সপ্তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক কিশোর ভাইয়েরা, অত্র মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এরকম একটি মুবারকময়, ফজিলতময় মাহফিলে মাগরিবের পর থেকে শুরু করে এ পর্যন্ত অত্যন্ত জ্ঞান গর্ব কোরআন এবং সুন্না থেকে দিনই আলোচনা শোনার আল্লাপাক তৌফিক দিয়েছেন, এই মাহফিলে আল্লাপাক হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আল্লাপাকের শোকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু আলহামদুলিল্লাহ মনে হয় বলেন নাই, যে আরেকবার মহব্বতের সাথে আল্লাহ পাকের শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে এই শাহজাদপুরের শান্তি সোসাইটির উদ্যোগের যে মাহফিল, এই মাহফিলে কোরআন এবং সুন্না থেকে কিছু কথা বলার এবং শোনার আল্লাহ পাক যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট নিয়ামত। তা আল্লাহ পাকের এত বড় নিয়ামত পাওয়ার পরে আল্লাহ পাকের শোকর গুজারি না করা, শোকর আদায় না করা, এটি কি আল্লাহ পাক পছন্দ করেন? তা আল্লাহ পাক যদি পছন্দ না করেন তাহলে আল্লাহ পাকের বেশি বেশি শুকরিয়া আদায় করাটা উচিত। এজন্য বেশি বেশি একটু তাসবিহ, তাহমিদ, তাকবীর, অর্থাৎ মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের এই জিকিরগুলো বেশি বেশি করবেন, তাহলে বোঝা যাবে যে আমরা এই মাহফিলে আসার কারণে আমরা বেজার হই নাই, আমরা খুশি হয়েছি, এবং এটাকে আল্লাহ পাকের একটা বড় নিয়ামত মনে করতেছি, এটাই বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সেই মাখলুকাতগুলোর সংখ্যা কত? যে একটা কথা বলবেন, জিজ্ঞাসা করলে এটা তো একটা ক্লাস, এটা একটা কোরআনের ক্লাস, তো ক্লাসে শুধু শিক্ষক বলে যাবে, ছাত্ররা কিছু বলবে না, তাহলে তো বোঝা যাবে যে শিক্ষক কি বলছে ছাত্র কিছু বুঝে নাই, ছাত্র কি বলছে শিক্ষক কিছু বুঝে নাই। এজন্য দুই দিক থেকেই কিছু কথাবার্তা বলতে হবে, আল্লাহ সুবহানাহু তাআলা কত মাখলুকাত সৃষ্টি করেছেন। এই প্রথমেই আজকের মাহফিলের শুরুতে এটা সংশোধন করে নেন যে এই 18,000 মাখলুকাত এটা আল্লাহ পাক বলেন নাই। যিনি আসমান জমিনের সকল মাখলুকাত সৃষ্টি করেছেন তিনি কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় তিনি বলেন নাই যে আমি পৃথিবীতে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি। এই কথা কোরআনে কারিমের কোন আয়াতে আছে? এখানে উলামায়ে কেরাম আছেন, ওনারা কোথাও পেয়েছেন কিনা? পান নাই। কোরআনে কারিমে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো হাদিস, লক্ষ লক্ষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। হাদিসের আবার কতগুলো পর্যায় রয়েছে, সহি রয়েছে, হাসান রয়েছে, দঈফ রয়েছে, জাল রয়েছে। কোন ধরনের হাদিসে এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে পৃথিবীতে আল্লাহ পাকের সৃষ্টি মাখলুকাত 18,000? তাহলে আমরা পাইলাম কই? না, আমরাও পেয়েছি, এক জায়গা থেকে পেয়েছি, সেটা কোরআন থেকেও পাই নাই, হাদিস থেকেও পাই নাই। আমরা পেয়েছি পৃথিবীতে একজন প্রখ্যাত সমাজ বিজ্ঞানী ছিলেন, ওনার নাম ছিল ইবনে খালদুন। নাম শুনছেন ইবনে খালদুন? তিনি অনেক বড় একজন সমাজ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, অনেক বড় ধরনের একজন গবেষক ছিলেন। তিনি মুকাদ্দামা নামে একটি বিশাল গ্রন্থ রচনা করেছেন, গবেষণামূলক গ্রন্থ। ওই গ্রন্থের মধ্যে উনি গবেষণা করে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুকাত আছে পৃথিবীতে এটার সংখ্যা আনুমানিক 18,000 হতে পারে। এই উনার এই কথাটা থেকে আমরা পেয়েছি যে 18,000 হতে পারে, কিন্তু এটাকে আমরা বিধিবদ্ধ বানাই ফেলছি। এখন প্রত্যেক কথায় কথায় আমরা বলি যে 18,000 মাখলুকাত, 18,000 মাখলুকাত। উনার এটা হলো একটা ধারণা মাত্র, এটা কোরআনও না, এটা হাদিসও না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতের সংখ্যা কত? অগণিত, অসংখ্য মাখলুকাত। এই মাখলুকাতগুলোর মধ্যে সবচেয়ে সেরা মাখলুকাত কোনটা? সেরা মাখলুকাত হলো বানি আদম, সবচেয়ে সেরা মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুকাত, যাকে বলা হয় আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই ঘোষণাটি দিয়েছেন, আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে আদম সন্তানেরা, দুনিয়ার মানুষেরা, ইনসানেরা জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত অগণিত অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছি, ওই মাখলুকাতের মধ্যে বানি আদমকে, আদমের সন্তানদেরকে আমি সম্মানিত বানিয়েছি। সুবহানাল্লাহ। এই সম্মান দেওয়ার কারণে মানুষের মধ্যে যতটুকু আকৃতি, যতটুকু ওজন, মানুষের থেকে বেশি ওজনের মাখলুকাত, বেশি ওজনের প্রাণী আল্লাহর জমিনে আছে কিনা? কোন প্রাণী আছে? হাতির ওজন বেশি না মানুষের ওজন বেশি? জি, গরুর ওজন বেশি না মানুষের ওজন বেশি? মহিষের ওজন বেশি না মানুষের ওজন বেশি? আল্লাহু আকবার। বাঘের ওজন বেশি না মানুষের ওজন বেশি? কিন্তু মানুষের থেকে বিশাল বিশাল ওজনের প্রাণী আল্লাহর জমিনে আছে, কিন্তু বিশাল বিশাল ওজনের এই প্রাণীগুলো মানুষকে সম্মান করে, মানুষের থেকে ভয়ঙ্কর শক্তিশালী অনেক মাখলুকাত আল্লাহর জমিনে আছে, কিন্তু মানুষকে ওই প্রাণীগুলো সম্মান করে। আপনার এই যে সাপ, সাপ কত বিষাক্ত, সাপ কিন্তু মানুষকে সম্মান করে। মানুষকে যখন দেখে দূরের থেকে, সাপ কিন্তু দৌড়াই কামড়াইতে আসে না, সাপ কিন্তু আস্তে করে পালানোর চেষ্টা করে, পালানোর রাস্তা খোঁজে। অনুপায় যখন হয়, যখন দেখে আর তার পালানোর কোনো জায়গা নাই, সর্বশেষ সেই সবল মারে, সর্বশেষ আক্রমণ করে, কিন্তু সেও মানুষকে সম্মান করে, মানুষের থেকে সব সময় দূরে দূরে থাকে। সাপ কিন্তু সহজে ঘরের মধ্যে ঢুকে ঢুকে বসবাস করতে চায় না, মানুষদেরকে সম্মান করে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মেনে মানুষের থেকে দূরে দূরে থাকে সব সময়। এই যে পৃথিবীর বিভিন্ন জঙ্গলের মধ্যে অসংখ্য মাখলুকাত আছে, এই জঙ্গলের মাখলুকাত গুলো যদি আমাদের বাড়ি ঘরে চলে আসতো, তাহলে কিন্তু পৃথিবীতে কোনো মানুষ কোথাও বসবাস করতে পারত না। মাঝে মধ্যে দুই একটা পাগলা হাতি যখন নেমে আসে, কিছুদিন আগে নেত্রকোনা একটা হাতি নেমে আসছিল না, পাগলা হাতি, দুই একটা পাগলা হাতি যখন নেমে আসে, ওই পাগলা হাতির আক্রমণে তার ভয়ে ওই জনপদের মানুষ বসবাস করতে পারে না। এরকম হাজারো হাজারো লক্ষ লক্ষ প্রাণী আল্লাহর জমিনে বিভিন্ন জঙ্গলের মধ্যে আছে। এই জঙ্গলের ভিতর থেকে যদি প্রাণীগুলো বের হয়ে আসতো, জনপদে পৃথিবীর কোথাও বানি আদম বসবাস করতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার সকল মাখলুকাত শুনে রাখো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সকল মাখলুকাতের মধ্যে সম্মানিত বানিয়েছি। সুতরাং সকল মাখলুকাত আমি আল্লাহ যাদেরকে সম্মানিত বানিয়েছি, দুনিয়ার সকল মাখলুক তাদেরকে সম্মান করো। এজন্য বিশাল বিশাল দেহের হাতি, হাতিও মানুষের অর্ডারে চলে, মানুষের কমান্ড মেনে চলে। দুনিয়ার কত মাখলুকাত আছে, অনেক শক্তিশালী, ইচ্ছা করলে মানুষকে মেরে ফেলতে পারে, মানুষ তাদের কাছে কিছুই না, কিন্তু তারাও মানুষের নির্দেশ মেনে চলে, চলে না? যদি সারা পৃথিবীর মাখলুকাত গুলো মানুষকে সম্মান না করত, মানুষ এত নিরাপদে আল্লাহর জমিনে বসবাস করতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু তোমাদেরকে সম্মানিত বানাই নাই, ওয়াহামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরে, জলপথে স্থলপথে সব জায়গায় তোমাদের আধিপত্য কায়েম করে দিয়েছি। স্থলভাগে তোমরা যেমন আধিপত্য নিয়ে চলাফেরা করো, সাগরের মধ্যেও তোমাদের আধিপত্য কায়েম করে দিয়েছি। সেই আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বড় বড় ভারত মহাসাগর, বড় বড় সাগরগুলো দিয়ে মানুষ যাতায়াত করে, ব্যবসা বাণিজ্য করে, কত রকমের ডুবুরিরা সাগরের ভিতর থেকে মালামাল, বিভিন্ন ধরনের খনিজ সম্পদ আহরণ করতেছে। সাগরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অনুগত বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। বিশাল বিশাল পর্বতমালা পাহাড়গুলো, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অনুগত বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াহামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরে, বান্দা তোমার জন্য জলভাগ স্থলভাগ দুই দিককেই আমি আল্লাহ তোমার আধিপত্য কায়েম করেছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি যেমন তোমাদেরকে সম্মানিত বানাইছি, ওই সম্মানিত মানুষের জন্য যত খাবারের রিজিকের ব্যবস্থা করেছি, সেই খাবারগুলোর মধ্যেও সম্মানিতের চিহ্ন রেখে দিয়েছি। আমরা যখন দেখি বিয়ে শাদীর অনুষ্ঠান হয়, বিয়ে শাদীর অনুষ্ঠানে একজন থাকে মূল আকর্ষণ, বাকিরা তার সহযোগী। যেটা থাকে মূল আকর্ষণ তাকে কি বলা হয়? জি, বর বলা হয়, জামাই বলা হয়। আবার কনে থাকে, একজন হলো মূল আকর্ষণ, বাকিরা তার সহযোগী। কিন্তু যখন খাবার আনা হয়, খাবার দেওয়া হয়, সবাইকে যেই খাবারটা দেওয়া হয়, ওই বর বা জামাই যিনি থাকেন উনাকেও কি একই খাবার দেওয়া হয়? নাকি একই খাবার দেওয়া হয়? কি শাহজাদপুরে মনে হয় একই খাবার দেয়? নাকি একই খাবার দেওয়া হয় না? ওই বরের জন্য যিনি মূল আকর্ষণ ওই অনুষ্ঠানের, তার খাবারটা ভিন্ন রকমের হয়। দেখা যাবে সবাইকে যদি মুরগির পিস একটা দেওয়া হয়, ওই বরের প্লেটের মধ্যে মুরগির পিস কয়েকটা, বড় বড় আস্ত মুরগি, আস্ত খাসি, এখন তো খালি আস্ত মুরগি না, আস্ত খাসি, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার অসংখ্য মাখলুকাতের মধ্যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত বানাইলেন, কাররামনা বানাইলেন, তাদের জন্য আল্লাহ পাক যে রিজিকের ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন, সেই খাবারের ব্যবস্থাগুলোর দিকে যদি তাকিয়ে দেখি কত সুন্দর সুন্দর প্যাকেট করে আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করেছেন। আমরা যে চাউলগুলো খাই, ভাত খাই, এই ভাত যে ধানের থেকে আসে, ধানের প্যাকেটটা দেখেন কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন চাউলের প্যাকেট বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আম খাওয়ার জন্য দিয়েছেন, আমের প্যাকেটটা দেখেন কত সুন্দর করে বানাইছেন, কলার প্যাকেটটা দেখেন কত সুন্দর করে বানাইছেন, কাঁঠালের প্যাকেটটা দেখেন কত সুন্দর করে বানাইছেন। একটা একটা করে যতগুলো খাবার আল্লাহ রাব্বুল আলামিন এই মানব সন্তানের জন্য বানাইছেন, বানি আদমের জন্য বানিয়েছেন, সমস্ত খাবারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর প্যাকেট করে করে এবং প্যাকেটগুলোকেও আরেক আকর্ষণীয় করে, ভিতরের খাবারটা যেমন মূল সুস্বাদু আকর্ষণীয়, তার থেকে আবার দেখেন প্যাকেটটা আরো বেশি আকর্ষণীয়। আল্লাহু আকবার। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এই মানব জাতির সম্মানে, এই বানি আদমের সম্মানে। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সম্মানে এত কিছু বানাইলেন, এত সুন্দর করে তাকে সম্মানিত বানাইলেন, জলে স্থলে সর্বত্র যার আধিপত্য কায়েম করে দিলেন, যার জন্য এত সুন্দর প্যাকেট করে করে খাবারের ব্যবস্থা করলেন, এখন যেই জামার জন্য আস্ত খাসি বানানো হলো, ওই যেই বাবুর্চি তৈরি করছে, জামাই যদি তাকে দশ টাকা বকশিস দে, যে এত সুন্দর করে খাসি বানাইছে, বকশিস দিল কয় টাকা? দশ টাকা। আচ্ছা, তো এটাকে মানানসই হবে নাকি মানানসই হবে না? তখন সবাই কি বলবে, যে এই জামাই মানে কোনো ভদ্র ঘরের, কোনো বালো বংশের জামাই না, নিচু বংশের জামাই, যে এত সুন্দর করে তার জন্য একটা খাসি বানানো হলো, এত খাবারের ব্যবস্থাপনা করা হলো, আর বকশিস দিয়ে দশ টাকা। যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য এত সুন্দর করে সম্মানিত বানাইলেন, এত সুন্দর করে জমিনে জলে স্থলে আল্লাহ পাক আধিপত্য কায়েম করলেন, সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিন মানবদের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক কায়েম করে দিলেন, এত সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করে দিলেন, এর বিনিময়ে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর মূল্য চান না। প্রতিদিন যে খাবার আল্লাহ পাক আমাদেরকে দেন, যে অক্সিজেন আমাদেরকে সরবরাহ করেন, যত রকমের নিয়ামত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোগ করি, আল্লাহ পাক যদি বলে দিত আমার ফেরেশতারা এগুলোর বিল হিসাব করে রাখবে, প্রতিদিন রাত্রে তোমাকে বিল পে করতে হবে, বিল পরিশোধ করা লাগবে, প্রতিদিন কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিল আসতো না? প্রতিদিন যে অক্সিজেন ব্যবহার করি আমরা, এই অক্সিজেনের বিল যদি আল্লাহর ফেরেশতারা লিখে লিখে রাত্রে বিল দিয়ে যেত, বা মাস শেষে যদি বিদ্যুতের বিলের মতো যদি এটার বিল আসতো, গ্যাসের বিল, তাহলে কত কোটি কোটি টাকার বিল, গ্যাসের বিল আসতো জানেন, অক্সিজেনের বিল আসতো, কত কোটি কোটি টাকার পানির বিল আসতো, কত কোটি কোটি টাকার খাবারের বিল আসতো, কত কোটি কোটি টাকার বাতাসের বিল আসতো, আরো কত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার থেকে কোন ধরনের টাকার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন চান না। এই সবের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটি চান সেটি হলো বান্দা সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, নির্দেশ অনুযায়ী তার জীবনটা পরিচালনা করবে। এজন্য আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই সকল নাজ নিয়ামত ভোগ করার পরে আল্লাহর নিয়ামতের বেশি বেশি শুকর আদায় করা দরকার। এই শুকর আদায় করার জন্যই বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করা দরকার। আল্লাহর ইবাদত বন্দেগী গুলাকে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগের ইবাদত হলো হাক্কুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হকের সাথে আল্লাহর সাথে সম্পৃক্ত। আরেক ধরনের ইবাদত আছে হাক্কুল ইবাদ, আল্লাহর বান্দাদের হকের সাথে আল্লাহর বান্দাদের অধিকারের সাথে সম্পৃক্ত। প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, এটা কার সাথে সম্পৃক্ত? জি, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত। আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি সালাত আদায় না করেন, আল্লাহর জমিনে বান্দাদের কোনো ক্ষতি হবে না, বান্দাদের কোনো হুকুম অমান্য হবে না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অমান্য হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জন্য কিছু অধিকারকে যেমন ফরজ করেছেন, আল্লাহর বান্দাদের সাথে সম্পৃক্ত কিছু জিনিসকেও আল্লাহ পাক ফরজ করেছেন। আল্লাহর বান্দাদের সাথে যেগুলো সম্পৃক্ত এগুলোকে বলা হয় হাক্কুল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষকে সম্মানিত বানাইছেন, এই মানুষের সেবা করা, এই মানুষের খেদমত করা, এই মানুষের জীবনের সাথে জড়িত সামাজিক বিভিন্ন কাজে জড়িত হওয়া, এগুলাকেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত হিসাবে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু ভাইকে কিছু মুরব্বীকে দেখা যায়, বলে যে হুজুর আমি প্রতিদিন মসজিদে আসি আর যাই, ডাইনেও তাকাই না বামেও তাকাই না, শুধু আজান হলে মসজিদে আসি, নামাজটা পড়ে আবার বাসায় যাই, ডানে কি হয় তাও দেখি না, বামে কি হয় তাও দেখি না, সামনে কি হয় তাও দেখি না, পিছনে কি হয় তাও দেখি না, দুনিয়ার কোনো খোঁজ খবর রাখি না, শুধু আল্লাহর ঘরে আসি আর যাই। এই জাতীয় মুমিন আমাদের সমাজে আছে কি নাই? সবাই বলে না, মনে হয় নাই, শাহজাদপুরে নাই, সব জায়গায় আছে। কিছু আল্লাহর বান্দা আছে যে আল্লাহর হকের ব্যাপারে খুব যত্নবান, কিন্তু বান্দার সাথে সম্পৃক্ত বিষয়ের দিকে কোন নজরে নাই, কোনো খেয়ালে নাই। বলে যে আমি সোজা মসজিদে আসি আর যাই, কোন ঝাই জামিলার মধ্যে নাই, ডানে বামে তাকানোর প্রয়োজন আমি মনে করি না। বলে যে হুজুর দুনিয়া সমাজ খুব খারাপ হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে, সমাজে ডানে বামে তাকালেই বিপদ, ডানে বামে তাকালেই সমস্যা, এই জন্য আমি কারো সাথে কোনো ঝামেলাও নাই, কোনো কথাবার্তাও নাই, আমি খালি মসজিদে আসি আর যাই। আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হইলে আল্লাহর বান্দাদের কাছে যাইতে হবে, মানুষের কাছে যাইতে হবে। মানুষের কাছে যাওয়া ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। কে আপনারা আল্লাহকে পাইতে চান? সবাই চায় না। আল্লাহ রাব্বুল আলামিনকে কে কে পাইতে চান দেখি একটু। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহকে পাওয়ার তৌফিক দান করুন। জি, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য দেখেন কত মানুষ কত জায়গায় দৌড়াইতেছে, খালি দৌড়ায় খালি দৌড়ায়। জিজ্ঞাসা করলে কি ভাই এত দৌড়ান কেন? বলে যে আল্লাহকে পাওয়ার জন্য। অথচ আল্লাহকে আপনার ঘরের পাশেই আপনার এলাকায় পাওয়া সম্ভব। সহি মুসলিমের হাদিস, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদেরকে ডাকবেন, বনি আদমকে ডাকবেন, ডেকে বলবেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, মারিত্তু ওয়া লাম তাউদনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি তো অসুস্থ হয়ে গিয়েছিলাম, তোমরা তো আমার কোনো সেবা যত্ন করো নাই, আমার দেখাশোনা করো নাই। এই কথা কে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলবেন, আমি তো অসুস্থ ছিলাম, আমার তো সেবা শুশ্রূষা করো নাই। আল্লাহর বান্দারা বলবে, কি বলে আল্লাহ, আল্লাহ কেমনে আবার অসুস্থ হয়? বলবে রাব্বুল আলামিন, আপনি আবার কেমনে অসুস্থ হয়েছিলেন, কোথায় অসুস্থ হয়েছিলেন? ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি না রাব্বুল আলামিন, আপনি কেমনে অসুস্থ হন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার বাড়ির পাশে মারেজা পোলানুন আব্দি, আমার অমুক বান্দা অমুক বান্দা তোমার ঘরের পাশে তোমার বাড়ির পাশে অসুস্থ হয়েছিল, ফালাম তাউদনি, কিন্তু আমার ওই বান্দার কোনো সেবা শুশ্রূষা করো নাই, খোঁজ খবরও নাও নাই। ওই বান্দা অসুখে হাসপাতালের বেড়ে কাতরাইতেছে, চিকিৎসার অভাবে কষ্ট করতেছে, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, তার খেদমতের দরকার, খেদমত করার লোক নাই, তার রক্তের দরকার, রক্ত দেওয়ার লোক নাই, তার শরীরে অনেক জিনিসের দরকার, সে খাবার দরকার, খাবার দেওয়ার লোক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার ঘরের আশেপাশে, তোমার বাড়ির আশেপাশে আমার কত বান্দা এরকম অসুস্থ অবস্থায় দিন যাপন করছে, কিন্তু তুমি কোনোদিন জীবনেও খবর নাও নাই। ফালাউ উত্তাহু লাওয়াজাত্তানি ইনদাহু, বান্দা যদি ওই ব্যক্তির, ওই বান্দার যদি পরিচর্যা করার জন্য যদি তার কাছে যাইতে, লাওয়াজাত্তানি ইনদাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ওই রোগীর কাছেই তুমি পাইতা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোথায় পাওয়া যায়? ওই রোগীর কাছে পাওয়া যায়। সরাসরি সহি মুসলিমের হাদিস, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন যে ফালাউ উত্তাহু লাওয়াজাত্তানি ইনদাহু, বান্দা তুমি যদি ওই অসুস্থ রোগীর পরিচর্যা করতা, ওই রোগীর সেবা শুশ্রূষা করতা, লাওয়াজাত্তানি ইনদাহু, আমি আল্লাহকে ওই রোগীর কাছে তুমি পাইতা। আল্লাহকে ওই রোগীর কাছে আল্লাহ পাওয়া যায়, কিন্তু আমরা ঘরের পাশে কত রুগী আছে, ওই রুগীর কাছে আল্লাহ খুঁজতে যাই না। আল্লাহকে খোঁজার জন্য বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ির মধ্যে আছি, খালি আল্লাহকে খুঁজতেছি আল্লাহকে পাওয়ার জন্য। অথচ আল্লাহ আপনার ঘরের পাশে বসে আছেন। আল্লাহ পাক বলতেছেন ওই রুগীদের কাছে, অসুস্থ মানুষের কাছে যাও, লাওয়াজাত্তানি ইনদাহু, সেখানে আমাকে পাইবা। ওই রোগীর সেবা করা, ওই মানবতার সেবা করা, আল্লাহ রাব্বুল আলামিনের সেবা করা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি তো আমাকে খাইতে দাও নাই। আল্লাহ বলবেন, আল্লাহ আপনি না বলছেন? বান্দা বলবে, আল্লাহ আপনি না বলছেন আপনি কিছু খানও না পানও করেন না? আল্লাহুস সামাদ, আপনি সব কিছু থেকে মুখাপেক্ষীহীন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার ঘরের পাশে, বাড়ির পাশে আমার কত বান্দা ক্ষুধার্ত অবস্থায় ছিল, নিজে উদর পূর্তি করে খেতে খেতে ডায়াবেটিস প্রতিদিন বিষের উপরে চলে যায়। একসময় মানুষ না খেয়ে মারা যেত, আর এখন মানুষ বেশি খায় মারা যায়। এখন সবার যে রোগ, এখানে যতজন আছে হিসাব করলে দেখা যাবে সবার বেশি খাওয়ার রোগ, সবার খালি বেশি খাওয়ার রোগ, কম খাওয়ার রোগ নাই। ডাক্তারের কাছে গেলে প্রথমে ডাক্তার সাহেব লেখেন আপনি খাবার কমান, ওজন কমান, মাছ মাংস খাবেন না, এটা খাবেন, ডিম খাবেন না, এটা খাবেন না, খালি খাবারের কথা। তাহলে বোঝা যায় মানুষ না খেয়ে মরে না, বেশি খাই মরে। যত মানুষ আজকে রোগাক্রান্ত, বেশি মানুষ খাইতে খাইতে রোগাক্রান্ত। অথচ কত মানুষ এই ঢাকা শহরে রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গা জায়গায় আমরা দেখি শীতের মধ্যে, কনকনে শীতে রাস্তার মধ্যে শুয়ে আছে, বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনার পাশে শুয়ে আছে, ময়লা আবর্জনা থেকে খাবার কুড়ে কুড়ে খাবার খাচ্ছে। আর আমরা দশতলা বিশতলা বিল্ডিং এর মধ্যে খাইতে খাইতে ডায়াবেটিস বাড়াইতে বাড়াইতে অসুস্থ হয়ে পড়ে আছি, কিন্তু আল্লাহর ওই বান্দাদের কোনো খোঁজ খবর নেই না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, বান্দা আমার ওই বান্দাদেরকে যদি খাবার দিতা, লাওয়াজাত্তানি ইনদাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ওই জায়গায় পাইতা। আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে পাওয়া যায় কোথায়? ওই ক্ষুধার্ত মানুষের মধ্যে, অভাবী মানুষের মধ্যে, ফকির মিসকিনের মধ্যে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমার পানির পিপাসা ধরছিল, আমার একটু পানি দাও নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি তো পানি পান করেন না, আপনি আল্লাহুস সামাদ, ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আপনি কখন পানির জন্য গেছেন? আপনি যদি আমাদের বাড়িতে পানি পান করার জন্য যাইতেন, প্রয়োজনে আমাদের বঙ্গোপসাগরের পানি সব আপনার জন্য দিয়ে দিতাম। আল্লাহ যদি কয় বান্দা আমার একটু পানি দে, তাহলে পানি তো ঘরের গুলা দিয়ে, এলাকার গুলা দিয়ে, প্রয়োজনে বঙ্গোপসাগরের গুলো আল্লাহকে দিয়ে দিতাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার কাছে অনেক পিপাসার্ত মানুষ পানির জন্য গিয়েছিল, কিন্তু তুমি তাদেরকে বিশুদ্ধ পানি পান করাও নাই। ঢাকা শহরে পানিও কিনে খাইতে হয়, কি বলেন? পানি কিনে খাইতে হয় না, বিশুদ্ধ পানিও অনেক টাকা দিয়ে কিনে কিনে খাইতে হয়। বিশুদ্ধ পানি অনেক কষ্ট করে খাইতে হয়। তাহলে আল্লাহর বান্দাদেরকে যদি পানি পান করানো হয়, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, লাওয়াজাতানি ইনদাহু, বান্দারে ওই জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতা। তাহলে আল্লাহ পাওয়া যায় অসুস্থ মানুষের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায় ক্ষুধার্ত মানুষের, অভাবী মানুষের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায় পিপাসার্ত মানুষের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাব্বারাতে যখন গেলেন, আরব দেশে যারা গেছেন তারা দেখবেন আরব দেশে পানির কত অভাব। বর্তমানে অর্থনৈতিক উন্নয়নের কারণে আরব দেশে পানির অভাব কিছুটা কমছে, কিন্তু এক সময় আরব দেশে পানির জঘন্যতম অভাব ছিল। দূর দূরান্ত থেকে পানি কালেকশন করতে হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মদিনা মুনাব্বারার মধ্যে বিশুদ্ধ পানির অভাব, বিশুদ্ধ পানি নেই, অনেক দূর দূরান্ত থেকে পানি আনতে হয়। মদিনা মুনাওয়ারার কাছে একটা কূপ ছিল, ওই কূপের নাম ছিল বিইরে রুমা, ওই কূপের নাম হলো রুমা কূপ, বিইরে রুমা। এই কূপের মালিক একজন গরিব মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই কূপটা যদি পরিচ্ছন্ন করে দেওয়া হয়, গভীর করে খনন করে দেওয়া হয়, এই কূপের থেকে বিশুদ্ধ পানি নিয়ে মদিনাবাসী সুন্দরভাবে বিশুদ্ধ পানি পান করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, মান হাফেরা বিইরা রুমা ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি এই কূপটাকে সুন্দর করে খনন করে বিশুদ্ধ পানির ব্যবস্থাপনা করে দিবে, ফালাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ, একটা কূপ খনন করে দিবে বিশুদ্ধ পানির ব্যবস্থাপনার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ফালাহুল জান্নাহ, তার জন্য আল্লাহ পাক জান্নাত নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ, দেখেন মানবতার সেবা জান্নাত, মানবতার সেবার বিনিময়ে আল্লাহ পাক কি দেন? জান্নাত, সরাসরি জান্নাত। আল্লাহ রাসূল বলতেছেন মান হাফারা বিইরা রুমা ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি এই বিইরে রুমা খনন করে দিবে তার জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাচ্ছি এই কূপটা 35,000 দিরহাম দিয়ে ওই গরিব যে মানুষটা এই কূপের মালিক তার থেকে 35,000 দিরহাম দিয়ে এই কূপটা আমি কিনে নিব। এই কূপটা কিনে নিয়ে আমি কূপটাকে সুন্দর করে পরিচ্ছন্ন করে পানির ব্যবস্থাপনা করব। এই পানির ব্যবস্থাপনা করার বিনিময়ে আপনি যেই জান্নাতের ঘোষণা দিচ্ছেন সেই জান্নাতটা আমি পাবো নাকি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার! সাহাবাই কেরাম কেমন জান্নাত পাগল মানুষ! জান্নাত পাওয়ার জন্য 35,000 দিরহাম দিয়ে, ওই যুগের 35,000 দিরহাম মানে কয়েক কোটি টাকা বর্তমান যুগের, 35,000 দিরহাম দিয়ে ওই মানবতার সেবার জন্য, মানবতার কল্যাণে ওই কূপটা খনন করে দিবেন। আল্লাহ রাসূলের কাছে জানতে আসছেন যে রাসূল, আপনি যে জান্নাতের ঘোষণা দিয়েছেন আমি সেই জান্নাতটা পাবো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যেই এই কাজটা করে দিবে তাকেই আল্লাহ রাব্বুল আলামিন এর জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর জান্নাত তার জন্য রয়েছে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাহাফারতুহা, আমি 35,000 দিরহাম দিয়ে ওই বিইরে রুমা ক্রয় করে আমি সেটাকে সুন্দর করে খনন করে ওই মদিনাবাসীদের বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 35,000 দিরহাম দিয়ে জান্নাত কিনে নিলেন। সুবহানাল্লাহ, কিভাবে, কোন মাধ্যমে? মানবতার সেবার মাধ্যমে, মানুষের সেবার মাধ্যমে। মানুষ সম্মানিত প্রাণী, আল্লাহর জমিনে সম্মানিত মাখলুক, এই মানুষকে সম্মান করা আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন একটা লাশ, একটা জানাজা বহন করে নিয়ে যাওয়া হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, আল্লাহ রাসূল লাশটা দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আপনারা দেখি রাসূলুল্লাহ বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, কি শাহাদাত পড়ে বলা লাগে না? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের নাম শুনে দরুদ না পড়লে, আল্লাহ রসুল বলছেন এই লোক হইল সবচেয়ে বখিল, কৃপণ, এই লোক আমার উপরে দরুদ পেশ করে না। আর দরুদের তো অসংখ্য ফজিলত আপনারা কম বেশি সকলেই জানেন, এই জন্য আল্লাহ রসুলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানাজা দেখে, লাশটা দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই লাশটা দেখে, যেই জানাজা দেখে আপনি দাঁড়াই গেলেন, এই জানাজাটা তো কোনো মুসলমানের লাশ না, এটা তো একজন ইহুদির লাশ, একজন ইহুদির জানাজা, ইহুদির খাট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, ও সাহাবীরা, আলাইসা হুয়া ইনসান, সে ইহুদি হইতে পারে, সে মাজুসি হইতে পারে, মুশরিক হইতে পারে, কিন্তু তার একটা মৌলিক পরিচয় আছে, সে ইনসান, সে মানুষ। আমি রাসূল দাঁড়াইছি ইহুদিকে সম্মান করার জন্য দাঁড়াই নাই, কোন মুশরিককে সম্মান করার জন্য দাঁড়াই নাই, আমি রাসূল দাঁড়াইছি একজন মানুষকে সম্মান করার জন্য। সুবহানাল্লাহ, একজন মানুষের লাশকে সম্মান জানানোর জন্য আমি দাঁড়াইছি, আমি কোন ইহুদির, কোন মুশরিকের লাশকে সম্মান জানানোর জন্য দাঁড়াই নাই। অর্থাৎ ইহুদি হোক, নাসারা হোক, মুশরিক হোক, কিন্তু তার মূল পরিচয় সে একজন মানুষ। মানবতার প্রতি সম্মান, মানবতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন কেমনে করতে হয়, আল্লাহর জমিনে তার নমুনা দেখাই গেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দুনিয়ায় মানবতাবাদীরা কত রকমের মানবতা দেখায়, কিন্তু এইরকম মানবতা পৃথিবীর কেউ দেখাইতে পারে নাই যে তিনি একজন মুসলিমদের রাসূল হয়ে, নবী হয়ে একজন ইহুদির লাশকে সম্মান জানিয়ে দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে উত্তম, কোন জিনিসটা কল্যাণকর, কোন জিনিসটা সবচেয়ে ভালো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে দুইটা জিনিসের কথা বললেন। এক নম্বরে যেই জিনিসটির কথা বললেন, ওই জিনিসটি বললেন, তুতিউমুত তাআম, ও সাহাবি, তুমি মানুষকে খানা খাওয়াইবা, মানুষকে খাবার খাওয়াইবা, এই খানা খাওয়ানো এটাও ইসলামের মধ্যে একটা বড় কল্যাণকর জিনিস। আল্লাহ রাসূল যেই জিনিসটি ওই সাহাবীকে শিখাইলেন সেই জিনিসটি হলো খানা খাওয়ানো। আমরা অনেকেই আছি সব খাওয়াইতে রাজি আছি, কিন্তু আরেকজনকে খানা খাওয়াইতে রাজি নাই। খানা খাওয়ানো, মানুষকে খাওয়ানো, সেটা মুসলিম না মুসলিম সেটা মূল বিষয় না, একজন মানুষকে, আল্লাহর বান্দাকে খাওয়ানো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় ইবাদত, আল্লাহর বান্দাদেরকে খাওয়ানো। আল্লাহ রাসূল সাহাবীকে শিখাইলেন, সাহাবি, ইসলামের মধ্যে কল্যাণকর জিনিস, ভালো জিনিস হলো তুমি মানুষকে খাওয়াইবা, মানুষকে খাওয়ানো। দেখা যায় অনেকেই আমরা আল্লাহর দিনের দিকে মানুষকে ডাকি, কিন্তু আল্লাহর দিনের দিকে দাওয়াতের কাজ করতে গিয়ে, মানুষকে আল্লাহর দিনের দিকে ডাকতে গিয়ে আমরা নিজের পকেট থেকে এক টাকা খরচ করতে রাজি নেই। বিনা পয়সায় যদি মানুষকে ডাকা যায়, দাওয়াত দেওয়া যায়, সেটা রাজি আছি, কিন্তু যদি বলি যে শুনেন এখানে দাওয়াতে কাজ করতে গেলে পকেট থেকে কিছু টাকা পয়সা খরচ করতে হবে, বাস এবার টাকা পয়সা লাগলে সেই জায়গায় আমরা নাই, কিন্তু আল্লাহর দিনের দাওয়াত, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিনের দিকে ডাকতে হলে নিজের পকেট থেকে কিছু খরচ করতে হবে, কিছু খাওয়াইতে হবে। আল্লাহর বান্দাদেরকে খাওয়ানোর মাধ্যমে আল্লাহর দিনের দাওয়াতের কাজ করা অত্যন্ত সহজ। আপনি কোন একজন ভাইকে যিনি নামাজ পড়েন না, যিনি আমাদের ভাষায় কি বলা হয় বেনামাজি, আবার দাওয়াতে কাজ করতে গেলে যিনি নামাজ পড়ে না তাকে বেনামাজি বলবেন না। বেনামাজিকে বেনামাজি বললে কিন্তু অনেক মনে কষ্ট নেই, এজন্য বেনামাজিকে বেনামাজি বলা যাবে না। বলবেন যে ভাই আপনি তো নামাজ পড়েন, তবে নামাজটা একটু রেগুলার হয় না, এরকম করে সুন্দর করে বলতে হবে। আমি প্রত্যেক ঈদের জামাতে ঈদের নামাজ পড়ানোর আগে মুসল্লিদেরকে বলি যে ভাই ঈদের নামাজ তো শুরু হবে এখন, এর আগে আজকে সকালবেলায় কোনো কোনো ভাই হয়তো ফজরের নামাজটা বিভিন্ন কারণে পড়তে পারেন নাই, আপনারা কিন্তু প্রতিদিন পড়েন, তা আজকে হয়তো কোনো কারণে মিস হয়ে গেছে, কোনো কারণে কালকে রাত্রে গরু কিনতে গেছেন দেরি হয়ে গেছে, এই জন্য হয়তো সকালে উঠতে পারেন নাই ঠিক মতো, এই জন্য ফজরের নামাজটা পড়া হয় নাই, অথবা কালকে রাত্রে ঈদের রাত ছিল, অনেক ঝামেলা ছিল, বাজার করতে হয়েছে বেশি, একটু মার্কেটে যেতে হয়েছে, শপিং করতে হয়েছে, এই জন্য দেরি হয়ে গেছে, কোনো কারণে ফজরের নামাজটা আপনাদের কাজা হয়ে গেছে। তো একটু ঈদের নামাজ হইল ওয়াজিব আর ফজরের নামাজ হইল ফরজ, তা আগে ফরজ আদায় করতে হয় তারপরে ওয়াজিব সুন্নত, তা আগে একটু ঈদের নামাজ আগে ফজরের নামাজটা পড়ে নেন, তারপরে আমরা ঈদের নামাজ পড়ব। দেখি যে আল্লাহু আকবার, যে শত শত ভাই ফজরের নামাজ পড়া শুরু করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এখন যদি বলতাম যে সকল বেনামাজি ভাইয়েরা আজকে সকালবেলায় ফজরের নামাজ পড়েন নাই, ওই সকল বেনামাজি ভাইয়েরা আগে ফজরের নামাজটা পড়ে নেন, তারপরে ঈদের নামাজ শুরু করা হবে, তাহলে একজন মানুষও কিন্তু দাঁড়াইতো না, একজন মানুষও ফজরের নামাজ পড়তো না, বলতো যে ফজরের নামাজ দরকার নাই আমার ঈদের নামাজ আগে, কারণ হুজুরে বলছে বেনামাজিরা বেনামাজি ভাইয়েরা, তাহলে আমি দাঁড়াইলেই পরিচয় হয়ে যাবে আমি বেনামাজি। তাহলে দেখেন, এই জন্য আল্লাহর দিনের দাওয়াতের কাজ করতে হলে অনেক হেকমতের সাথে সুন্দর করে কথা বলতে হবে। আল্লাহ পাক ফেরাউনের কাছে পাঠাইছেন মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে, যাওয়ার সময় আল্লাহ পাক বলে দিয়েছেন ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, মুসা আর হারুন মনে রাখো ফেরাউনের মতো আমার দুশ্মন সেই তাগুত, তার কাছে আল্লাহর দিনের দাওয়াত দিবা, কিন্তু তার সাথেও কোনো শক্ত কথা কঠোর কথা বলবা না, নরম সুরে কথা বলবা, সুন্দর করে কোমলভাবে তার সাথে কথা বলবা। একজন ভাইকে যিনি নামাজ পড়েন না, আপনি তাকে নামাজের জন্য দাওয়াত দিবেন, দাওয়াত দিতে গেলে প্রথমে তার সাথে এমন সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে, তিনি বুঝবেন যে আপনি তার শুভাকাঙ্ক্ষী, আপনি তার ভালো চান। এই শুভাকাঙ্ক্ষী গড়ে তুলতে হলে প্রথমে পকেট থেকে কিছু টাকা পয়সা খরচ করতে হবে, কিছু খাওয়াইতে হবে, প্রথম দিন খাওয়াইবেন, চা দোকানে বসে খাইবেন, নামাজের কথা বলবেন না, দ্বিতীয় দিনও খাওয়াইবেন, তৃতীয় দিনও খাওয়াইবেন, একদিন খাওয়াইতে খাওয়াইতে দেখবেন যে মসজিদে আজান দিছে, চা দোকানে খাইতেছেন, মাগরিবের আজান দিছে, আজান দেওয়ার পরে বলবেন ভাই চলেন একটু নামাজটা পড়ে আসি, তিন দিন আপনি তাকে চা নাস্তা খাওয়াইছেন, চতুর্থ দিন যদি বলেন ভাই একটু নামাজটা পড়ে আসি চলেন, এই ভাই কিন্তু বলতে পারবে না যে ভাই না আমি যাবো না, এই কথা কিন্তু চক্ষু লজ্জায়ও কিন্তু বলতে পারবে না যে না আমি নামাজ পড়বো না। কোনো মুসলমান কিন্তু কখনো বলে না যে আমি নামাজ পড়বো না, বলে কি যে ভাই আমার লুঙ্গি ফাঁক নাই। যারা নামাজ পড়ে না তাদের বড় ওজর হলো লুঙ্গি ফাঁক থাকে না, প্যান্ট ফাঁক থাকে না, সবসময় না ফাঁক থাকে। যদি বলেন যে ভাই এখন জামাতের সময় হয়েছে আসেন একটু নামাজটা পড়ে নি, বলবে যে ভাই আমার তো লুঙ্গি ফাঁক নাই, মানে সর্বশেষ ওজর হইলো এটাই যে লুঙ্গি ফাঁক নাই। আপনি বলবেন যে ভাই প্রথম যখন নামাজ শুরু করে তখন লুঙ্গি না ফাঁক থাকলেও অসুবিধা নাই, আসেন আপনি আজকে লুঙ্গি না ফাঁক নিয়ে নামাজটা পড়ে নেন, কালকে থেকে আস্তে আস্তে ফাঁক করার চেষ্টা করবেন, আসলে লুঙ্গি না ফাঁকি কিচ্ছু নাই, মানে মসজিদে যাবে না ওইটার ওজন দেওয়ার জন্য বলে যে আমার লুঙ্গি ফাঁক নাই, ফ্যান ফাঁক নাই। তাহলে আপনি যদি খাওয়াইতে খাওয়াইতে তার সাথে ভালো সম্পর্ক গড়ে তোলেন, কল্যাণকামী হন, তাহলে আপনি আস্তে আস্তে তাকে আল্লাহর দিনের দিকে নিয়ে আসতে পারবেন। এটা আল্লাহর দিনের দাওয়াতের একটা বড় কৌশল। কিন্তু আপনি খাওয়া নাই দাওয়া নাই, তার সাথে কোনো ভালো সম্পর্ক নাই, হঠাৎ করে রাস্তায় দেখা আজান দিচ্ছে, যদি বলেন যে এই ভাই আসেন নামাজ পড়তে আসেন, দেখবেন যে আসবে না, যত ডাকবেন আসবে না। এই জন্য আল্লাহর নবীরা যখন দাওয়াত দিতে যাইতেন তখন একটা কথা বলতেন, সকল নবী বলতেন, ইন্নি লাকুম নাসিহুন আমিন। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি তোমার সবচেয়ে বেশি কল্যাণকামী, আমি তোমার সবচেয়ে বেশি কল্যাণকামী, আমি তোমার কল্যাণকামী। যাকে দাওয়াত দিবেন তিনি বুঝতে হবে যে আপনি তার কল্যাণকামী, এটা যতক্ষণ তিনি বুঝবে না ততক্ষণ আপনার দাওয়াতে কাজ হবে না। এই জন্য দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর বান্দাদেরকে ভালোবাসতে হবে, আর ভালোবেসে দাওয়াত দিতে গেলে কিছু টাকা পয়সাও খরচ করতে হবে। এটাই মানবতার কল্যাণে মানুষকে আল্লাহর দিনের দিকে আনবেন, আপনি মানুষকে খাওয়াবেন, এটাও আপনার জন্য একটা বড় ধরনের সদাকা, বড় ধরনের এবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক আসলো। যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজানলি বিজ্জানা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জানা করার অনুমতি দেন। কত বড় দুঃসাহস, আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে জানা করার অনুমতি দেন। আমাদের কাছে যদি ইমাম সাহেবের কাছে যদি কেউ আসে, হুজুর আমি জানা করতে চাই, হুজুরে কি বলবো? এই একটা বড় ঝাড়ু নিয়া এরে কয়টা ঝাড়ু দিয়ে বাড়ি দি, কারণ হে এত বড় দুঃসাহস, আমার মতো আলেমের সামনে আসি বলতেছে হে জানা করতে চায়, আল্লাহর রাসূলের কাছে গিয়ে অনুমতি চাইতেছে জানা করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কথা শুনে অনেক সাহাবী দূরের থেকে দেখলেন যে আল্লাহর রাসূলের সামনে যুবক গিয়ে বলতেছে জানা করতে চায়, আল্লাহু আকবার। অনেক সাহাবী তারে পাইতেছে না, ধরি সেখানে উত্তম মাধ্যম শুরু করে দে, সবাই ক্ষিপ্তভাবে তার দিকে তাকায় রয়েছে যে এত বড় দুঃসাহস, রাসূলের সামনে এসে রাসূলের থেকে অনুমতি চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদ্নু মিনহু করিবান, খবরদার তাকে কেউ কিছু বলিও না, তাকে আমার আরো কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিন কাকে বলে? আরো কাছে নিয়ে আসো, উদ্নু মিনহু করিবান, কাছে আনো। কাছে নিয়ে আসা হলো যুবককে। যুবককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক, আতুহিব্বু আন্না উম্মাকা তাজনি, তুমি কি পছন্দ করো তোমার মা কারো সাথে জেনা করুক, এটা তোমার পছন্দ হয় নাকি? যুবক বলে, কখনো না, আমার মার কাছে যদি কেউ জেনা করতে আসে আমি তাকে হত্যা করব, আমার মা কারো সাথে জেনা করুক এটা আমি কখনো পছন্দ করি না। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, মারটা পছন্দ করো না, তোমার খালা কারো সাথে জানা করুক এটা পছন্দ করো নাকি, তোমার ফুফু কারো সাথে জানা করুক এটা পছন্দ করো নাকি? বলে যে না। আল্লাহ রাসূল বলেন, তোমার বোন কারো সাথে জানা করুক এটা পছন্দ করো নাকি? বলে যে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যুবক, তুমি যার সাথে জানা করতে চাও আমার থেকে অনুমতি নিতে আসছো, সে তো কারো মা, কারো খালা, কারো ফুফু, কারো বোন। তুমি যেমন তোমার মা, তোমার খালা, তোমার ফুফু, তোমার বোন কারো সাথে জানা করুক এটা পছন্দ করো না, তো ওই মানুষেরাও তো সেটা পছন্দ করে না। এই যুবকের চোখের থেকে জর্জর করে পানি চলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের জন্য দোয়া করে দিলেন, আল্লাহুম্মা গফির জামবাহু ওয়া তাহহির কালবাহু ওয়া হাসসিন ফারজাহু। আল্লাহ রাসূল বললেন, রাব্বুল আলামিন, এই যুবকের জীবনের সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওয়া তাহহির কালবাহু, রাব্বুল আলামিন তার কলবকে তুমি পবিত্র বানায় দাও। ওয়া হাসসিন ফারজাহু, তার যৌবনকে তুমি পবিত্র বানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দোয়া, আল্লাহু আকবার, আল্লাহর রাসূলের দোয়া, রাসূলের দোয়া মুখ থেকে, জবান মুবারক থেকে বের হওয়ার আগেই তো কবুল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ওই যুবকের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দোয়া করছেন, ফালাম ইয়াকুন ইয়ালতাফাত ইলা শাইইন, জীবনে আর কোনোদিন ওই যুবককে আমরা মাথা উঁচু করে কোন নারীর দিকে তাকাইতেও দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি প্রথমেই ধমক দিয়ে দৌড়াই দিতেন, তাহলে এই যুবক কি জানা থেকে মুক্ত হইতো? আল্লাহ রসুল কত সুন্দর করে তাকে বুঝাই দিলেন। আজকে আমাদের সমাজ মদের সাগরে ভাসতেছে, মাদকাসক্তির প্রভাব, মাদকাসক্তির প্রভাবে যুব সমাজ মাতাল হয়ে গেছে। যুব সমাজের মাথা কিন্তু ঠিক নাই, মা বাবার রাত্রে ঘুম নাই, মা বাবা চিন্তা করে আমার ছেলে মেয়ে, আমার ছেলে এখন মেয়েরও মাদকাসক্ত, মা বাবা চিন্তা করে আমার ছেলে আমার মেয়ে কোথায় গিয়ে মাদকাসক্ত হচ্ছে, কোথায় গিয়ে ধূমপানে আসক্ত হয়ে যাচ্ছে। ধূমপান তো এখন ক্লাস থ্রি ফোরে উঠলে শুরু হয়ে যায়, এখন শুধু একটু স্কুলে যাওয়া শুরু হইলে ধূমপান শুরু হয়ে যায়, আর একটু বড় হইলে বিভিন্ন রকমের নামে বেনামে মাদক দ্রব্যের সেবন শুরু হয়ে যায়। বিভিন্ন কায়দায় বিভিন্ন পদ্ধতিতে মাদক ঢাকা শহরের অলিতে গলিতে রাস্তায় রাস্তায় মাদকের ব্যবসা, মাদকের জমজমাট ব্যবসা বাণিজ্য। যুব সমাজ আজকে মাদকের চতুর্দিকে আগ্রাসী, গ্রাসের শিকার। আমরা মা বাবারা সবসময় চিন্তায়, কঠিন দুশ্চিন্তায় আছি আমাদের সন্তান কোন সময় মাদকাসক্ত হয়ে যায়, কি ঠিক না? এই মাদকাসক্ত যুবকদেরকে এই মদের গ্রাস থেকে রক্ষা করতে হলে তাদেরকে ধমক দিয়ে মেরে তারপরে নির্যাতন করে তাদেরকে এই মাদকাসক্ত থেকে দূর করা যাবে না। তাদেরকে আল্লাহ রসুল যেভাবে এই যুবককে সুন্দর করে বুঝে কাউন্সেলিং করে এই যুবককে যেমন জানা থেকে বিরত রাখছেন, আমাদের যুব সমাজকে এইরকম বেশি বেশি ওয়াজ মাহফিলের ব্যবস্থাপনা করে তাদেরকে মদের কুফল সম্পর্কে, মদের সম্পর্কে জ্ঞান দিয়ে কাউন্সেলিং করে কোরআন সুন্নাহর উপদেশ দিয়ে তাদেরকে এই মাদকাসক্তি থেকে রক্ষা করা দরকার এবং রক্ষা করা যাবে। মাদকাসক্তি থেকে বাঁচানোর জন্য কত কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, এই যুবকদেরকে, যুব সমাজকে মাদকাসক্তি থেকে, সন্ত্রাস থেকে, অপরাধ থেকে, জঙ্গিবাদ থেকে রক্ষা করার জন্য, এগুলা থেকে রক্ষা করার একমাত্র উপায় কোরআন এবং সুন্নার বেশি বেশি কাউন্সেলিং করা। কোরআন সুন্না এসেছে এই পৃথিবীতে এই শান্তি সোসাইটি কায়েম করার জন্য। আজকে যে মাহফিল শান্তি সোসাইটি, এই শান্তি কায়েমের উদ্দেশ্যে কোরআন সুন্নাহ, এবং কোরআন সুন্নাহর যে শান্তি কায়েম এটা দীর্ঘমেয়াদী শান্তি কায়েম। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, মাদকাসক্তি এটা মারাত্মক, সমাজের জন্য মারাত্মক এক কুফল, মারাত্মক এক বিষ এই মাদকাসক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামার উম্মুল ফাওয়াহিশ, খামার হলো সকল ফাহেশা কাজের, সকল অশ্লীল কাজের মূল হলো এই মাদকাসক্তি। মাদকাসক্তি হলো সকল অশ্লীল কাজের, খারাপ কাজের গোড়া। এটা যেখানে আসবে, মদ যেখানে আসবে, সেখানে জুয়া আসবে, জেনা ব্যবিচার আসবে, মারামারি আসবে, চাঁদাবাজি আসবে, টেন্ডারবাজি আসবে, বিভিন্ন রকমের অপরাধ এই মদের সাথে জড়িত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খামার উম্মুল খাবায়েস, উম্মুল ফাওয়াহিস, এটা উম্মুল খাবায়েস, উম্মুল ফাওয়াহিস, সকল খাবাসতের, সকল নাফাকির মূল, সকল অশ্লীলতার মূল। এজন্য আমার যুবক ভাইরা, খবরদার খবরদার, মাদকাসক্তির সাথে কখনোই জড়িত হবেন না, মাদকাসক্তি থেকে সবসময় দূরে থাকবেন। এটা হলো খাবাসত, এটা হলো খাবাসত। খাবাসত বুঝেন, খবিজ বুঝেন, খবিজ, খবিজ কিন্তু সবাই বুঝে। মদিনাতে গেলে দেখবেন মসজিদে নববীর চতুর্পাশে কতগুলো হাম্মাম আছে, হাম্মাম বুঝেন, যে বাথরুম গোসলখানা, এগুলারে আরবিতে বলা হয় হাম্মাম। ওই হাম্মামের নম্বর আছে, এক নম্বর হাম্মাম, দুই নম্বর হাম্মাম, তিন নম্বর হাম্মাম। মদিনাতে ঠিকানা অ্যাড্রেস হলো সব ওই হাম্মাম। কেউ কাউকে খুঁজলে বলে যে ভাই ওই তিন নম্বর হাম্মামের সামনে আছি, সাত নম্বর হাম্মামের সামনে আসেন, আট নম্বর হাম্মামের সামনে আসেন, এইভাবেই মানে হাম্মাম দিয়ে অ্যাড্রেস দেওয়া হয়। ওই হাম্মামের ভিতরে লেখা আছে, হাম্মামের ভিতরে দেখবেন যে সুন্দর করে আরবিতে লেখা আছে, আত্তাদখিন মামনু, আত্তাদখিন মামনু, আত্তাদখিন মিনাল খাবায়েস লেখা আছে। খবরদার, এখানে ধূমপান নিষিদ্ধ, আর ধূমপানটা হইল খাবায়েস, খবিজ খাবারের অন্তর্ভুক্ত। তো মদিনার মসজিদে নববীতে একজন শায়খ, বড় একজন শায়খ, উনি দার্স দিচ্ছেন। আমি গিয়ে ওই শায়খকে প্রশ্ন করলাম যে শায়খ, আপনাদের এই হাম্মামের মধ্যে লেখা আছে আত্তাদখিন মিনাল খাবায়েস, ধূমপান হলো খবিজদের খাবার, কিন্তু আমাদের বাংলাদেশে সবচেয়ে সম্ভ্রান্ত মানুষদের খাবার, আমাদের দেশে সম্ভ্রান্ত মানুষেরা এটা খায়, ভালো ভালো মানুষেরা খায়, ভালো ভালো বংশের ছেলেরা খায়, আপনারা কেন লিখলেন আপনাদের হাম্মামের মধ্যে এটা খাবায়েস? আমাদের দেশের সবচেয়ে ভালো মানুষেরাই তো খায়, এখন মদিনার হাম্মামে লেখা আছে যে এটা খবিসেরা খায়, খাবায়েস লেখা আছে। এই জন্য জিজ্ঞাসা করলাম শায়খকে, শায়খ আমাকে সুন্দর একটা জবাব দিলেন, জীবনে জবাব কোনোদিন শুনি নাই। শায়খ বললেন, শুনেন, দুনিয়ার যত সম্ভ্রান্ত খাবার আছে, ভালো ভালো খাবার আছে, কমলা আছে, আপেল আছে, আঙ্গুর আছে, বেদানা আছে, এই সকল খাবার কোনোদিন কেউ টয়লেটে বসে খাইছে আজ পর্যন্ত শুনছেন নাকি দেখছেন নাকি? কিন্তু এই খাবার তো, এই ধূমপানের যে খাবার, এই খাবার তো মানুষ টয়লেটে বসে বসেও খায়। কারণ কি? কারণ আপনি টয়লেটে গেলে দেখবেন এটার ধ্বংসাবশেষ, এটার গোড়া টয়লেটে পড়ে আছে, কিন্তু কোথাও কোনো টয়লেটে ঢুকে কমলার ধ্বংসাবশেষ, কমলার চামড়া পড়ে আছে, টয়লেটে বসে বসে কমলা খাইছে, টয়লেটে বসে বসে আপেল খাইছে, টয়লেটে বসে বসে আঙ্গুর খাইছে, এটার ধ্বংসাবশেষ টয়লেটে পড়ে আছে, এটা কোনোদিন কোথাও দেখা যায় না, কিন্তু ওই তাদখিন ওই ধূমপান সেটার ধ্বংসাবশেষ পাওয়া যায়। তখন ওই শায়খ আমাকে বললেন, এবার আপনি বলেন এটা কি তৈয়েবাত নাকি এটা খাবায়েস? কারণ তৈয়েবাত তো কেউ টয়লেটে খায় না, তাই এটা যেহেতু টয়লেটে খায় এটা তৈয়েবাত না, এটা খাবায়েস। এই জন্যই আমরা এখানে সব জায়গায় লিখছি যে আত্তাদখিন মিনাল খাবায়েস। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এই ধূমপান যেমন তাদখিন যেমন খাবায়েস, মাদক আসক্তি মাদক দ্রব্য এটাও খাবায়েস, এটা থেকে দূরে থাকবেন। সর্বশেষ একটা হাদিস বলে আলোচনা শেষ করব। আমার সম্মানিত ভাইয়েরা, মানুষের কল্যাণে মানবতার কল্যাণে কাজ করা কত বেশি ফজিলতময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাসা ফি হাজাতে আখিহি কানা লাহু খাইরান মিন ইতিকাফি আশারা সিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা তার কোনো ভাইয়ের একটা হাজতে একটা প্রয়োজনে যদি এগিয়ে যায়, কোনো একজন ভাই কোনো জায়গায় বিপদে পড়ছেন, দেখা যায় আমাদের ঢাকা শহরে একজন ভাই আমাদের সামনে বিপদে পড়ছে, আমরা পাশে দিয়ে হেঁটে যাচ্ছি কোনো খবরে নাই, বিভিন্ন রকমের বিপদ আপদ ঢাকা শহরে প্রতিনিয়ত আমরা দেখতেছি, আমাদের চতুর্পাশে কত রকমের বিপদে কতজন পড়তেছে, কেউ সন্ত্রাসীর কবলে, কেউ সাদাবাজির কবলে, কেউ হিজড়ার কবলে, হিজড়ার কবলেও বর্তমানে কত মানুষ পড়ে রাস্তায়, মানে একেবারে খুব অসহায় হয়ে যায়। এইরকম অসংখ্য বিপদে, পকেটমারের কবলে, মলম পাটের কবলে, তারপরে কুকুরের কবলে, ওই দিন এক মাকে ঘোষণা দিচ্ছে পজরের সময় যে, ভাই সম্মানিত এলাকাবাসী, অমুক ভাইকে কুকুরে কামড়াইছে, ওনার ছেলেরা এসে নিয়ে যান। মাকে ঘোষণা হচ্ছে পজরের সময় যে অমুক ভাইকে কুকুরে কামড় দিছে, তার ছেলেরা এসে নিয়ে যান, মসজিদের মাকে ঘোষণা হচ্ছে। তাহলে বিভিন্ন রকমের এরকম বিপদ আপদ চতুর্পাশে আক্রান্ত, কিন্তু আমরা কোনো ভাই সেদিকে এগিয়ে যাওয়ার প্রয়োজন মনে করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম কোন ভাই যদি তোমার বিপদে পড়ে তুমি যদি এগিয়ে যাও, কানালাহু খাইরান মিন ইতিকাফি আশারা সিনিন, 10 বছরের ইতিকাফের থেকে ওই ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, ওখানে যায় আপনি 5 মিনিট সময় দিলেন ওই ভাইকে বিপদ থেকে উদ্ধার করার জন্য, এটা 10 বছর ইতিকাফে থাকার থেকে বেশি ফজিলত। সুবহানাল্লাহ, তাহলে আপনি মসজিদে বসে বসে জিকির আজকার করলেন সারাদিন, যে বের হইলেন না, বাইরের কোনো খোঁজ খবর রাখবেন না, তো সারাদিন মসজিদে বসে বসে এই জিকির আজকারের থেকে ওই বাহিরে দুইজন মানুষের সালিশ মিটাই দিলেন, বিরোধ মিটাই দিলেন, দুইজনের বিপদ আপদে আপনি দৌড়াই গেলেন, ওইটা ওই সারাদিন মসজিদে জিকির আজকার করার থেকেও আল্লাহর কাছে বেশি প্রিয় ইবাদত। আল্লাহ রসুল বলেন, 10 বছরের ইতিকাফের থেকে এটা বেশি প্রিয়। এক এতেকাবের ফজিলত বর্ণনা করে আল্লাহ রাসূল বলেন, মান এতাকাফা ইয়াউমান ইবতাগা ওয়াজহিল্লাহ, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এতেকাব করে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদেক, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে আর জাহান্নামের মধ্যে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন, সুবহানাল্লাহ, আবআদা মিম্মা বাইনাল খাফাকাইন, এক এক খন্দকের দূরত্ব আসমান আর জমিনের দূরত্বের সমান, সুবহানাল্লাহ, একদিন এতেকাব করলে তিন খন্দক জাহান্নাম দূরে সরে যায়, এবার দশ বছর এতেকাব করলে তার থেকে জাহান্নাম কত দূরে সরে যায়, সুবহানাল্লাহ, ওই দশ বছরের এতেকাবের থেকে একজন ভাইয়ের বিপদাপদে আগে আসা, একজন ভাইয়ের সমস্যা সমাধান করার জন্য এগিয়ে আসা আল্লাহর কাছে বেশি প্রিয়। আমার সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা বেশি বেশি মানবতার সেবা করি, মানবতার কল্যাণে এগিয়ে আসি এবং মানুষের প্রয়োজনে মানুষ, আল্লাহ পাক বলেছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মা, তোমাদেরকে তৈরি করা হয়েছে, শ্রেষ্ঠ উম্মত বানানোই হয়েছে তোমরা মানুষের কল্যাণে, কিন্তু আজকে আমরা মানুষের কল্যাণে নাই, যতটুকু আল্লাহর ইবাদত বন্দেগীতে আছি কিন্তু একজন আরেকজনের কল্যাণে, একজন আরেকজনের সহযোগিতায়, পরস্পর পরস্পরের সহযোগিতার মনোভাব নাই, একজন আরেকজনকে শত্রু মনে করি, একজন আরেকজনকে কাফের মনে করি, একজন আরেকজনকে মুশরিক মনে করি, খালি নিজেকে মুসলমান মনে করি, এবং ঢাকা শহরে বিশেষ করে একই বিল্ডিংয়ে থাকি, কারো সাথে কারো খোঁজ খবর নাই, পাশের বিল্ডিংয়ে মানুষ মেরে ফেলতেছে, এই এই পাশের ফ্ল্যাটে জানা না, কারণ কোনো খোঁজ খবর নাই, কারোর সাথে কারো সম্পর্ক নাই, এগুলো যে ইবাদত, এই মুআমালাত একজনের সাথে একজনের সম্পর্ক, এটাও যে ইবাদত, এই ধারণাই আমাদের থেকে উঠে গেছে, আমরা মনে করি খালি নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, আল্লাহর জিকির আজকার করা ইবাদত, ওগুলোও ইবাদত, কিন্তু এগুলো বান্দার সাথে সম্পৃক্ততা, বান্দার কল্যাণে মানুষের কল্যাণে এগিয়ে আসা, এগুলো ইবাদত, এই ইবাদতগুলো আল্লাহর কাছে বেশি বেশি প্রিয়। আল্লাহ পাক আমাদের সবাইকে মানবতার কল্যাণে, মানবতার সেবায় কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে হাক্কুল ইবাদগুলো, বান্দার হকগুলো আল্লাহর হকের পাশাপাশি আদায় করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Thank you.